সে রোদের নিশানা মেঘের শামিয়ানা, সে খোলা জানলার কাছে রেখেছে বিছানা, সে জুড়ে দিয়ে ডানা, কবে উড়ে যাবে আকাশের গায়ে, সে জুড়ে দিয়ে ডানা, কবে উড়ে যাবে আকাশের গায়ে। সে বৃষ্টির ছিটে গোপন কাল শীতে, সে দুপুরের প্রেম খোঁজে মেটিনি টিকিটে, সে কাজলের কালো দিয়ে দিলওয়ালে দুলহন লে যায়। সে হবে জমকালো, সে জোনাকির আলো, সে মেঘমল্লার দিয়ে মোহনা ভাসালো, সে চাঁদের পাহাড় কেটে ঘর বাঁধে তারায় তারায়, সে চাঁদের পাহাড় কেটে ঘর বাঁধে তারায় তারায়। ক্লাস ছিল, মাঠে ছিল, ক্যান্টিনে হাটে ছিল, স্মৃতির পকেট থেকে সে খুলল পাট, ঠোঁটে অভিযান ছিল, দূরে অভিমান ছিল, সে ফুলের নাম খোঁজে আজ অভিধান। ক্লাস ছিল, মাঠে ছিল, ক্যান্টিনে হাটে ছিল, স্মৃতির পকেট থেকে সে খুলল পাট, ঠোঁটে অভিযান ছিল, দূরে অভিমান ছিল, সে ফুলের নাম খোঁজে আজ অভিধান। প্রতিমা ভাসালে সে সিঁদুরের লালে, সে তৃতীয় চোখের খোঁজে চোখেই তাকালে, ইয়ে আঁখো হি আঁখো মেঘ ইশারায় হৃদয়ে হারা, তাজমহলের গায়ে জোছনার ছায়া, সে প্যাডেলে প্যাডেলে রোজ চলে যাবে পাশের পাড়ায়, সে প্যাডেলে প্যাডেলে রোজ চলে যাবে পাশের পাড়ায়। সে বৃষ্টির ছিটে গোপন কাল শীতে, সে দুপুরের প্রেম খোঁজে মেটিনি টিকিটে, সে কাজলের কালো দিয়ে দিলওয়ালে দুলহন লে যায়। সে হবে জমকালো, সে জোনাকির আলো, সে মেঘমল্লার দিয়ে মোহনা ভাসালো, সে চাঁদের পাহাড় কেটে ঘর বাঁধে তারায় তারায়, এ চাঁদের পাহাড় কেটে ঘর বাঁধে তারায় তারায়, সে রোদের নিশানা মেঘের শামিয়ানা, সে খোলা জানলার কাছে রেখেছে বিছানা। Mm-hmm.